ঘরে বারোয়ার আজিন বার কৃষ্ণ বাহরে বারোয়ার আজিন বার কৃষ্ণ দেখো আমি সলে আজিন সোজা রক্ষিয়ত সেনা মেহনম ফেরোজা দেখো আমি সলে আজিন সোজা রক্ষিয়ত সেনা মেহনম ফেরোজা